বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুবশ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দমাধব বৃন্দাবৈ তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবশ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্বয়ে নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরী পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমোদাক্ষ জগদ্বরুণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাতিহম পুনতপালভবদ্বীপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপ্সিতরাজ্জলক্ষ্মীম ধর্মীষ্ট অর্জ বচসা জদগাদরণ্যম মায়ামিগ দৈতেপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইয়ৎপাদপল্লবনখচন্দমনি ছটায় বিস্ফুরজিত কিমপি গপবধু স্বদর্শী পূর্ণানুরাগর সাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকেতনৈকিতর কমলায়তাক্ষ বিশ্বাম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসি পুরপতি ভজ বিশ্বনাথম বাগী সজস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিত ত্বং নৃসিংহমহং ভজে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে হরে ইয়ৎ পাদ পল্লব বিনিধায় কুম্ভে দণ্ডে প্রণাম সময়ে সগণাধিরায় বিঘ্নান বিহন্ত মলমস্য জগত্রয়স্য গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ইয়ৎ পাদ পল্লব বিনিধায় কুম্ভে দণ্ডে প্রণাম সময়ে সগণাধিরায় বিঘ্নান বিহন্ত মলমস্য জগত্রয়স্য গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, জগৎবাসী পরম সত্যবস্তু থেকে বহু বহু দূরে সরে গেছে। জগৎবাসী পরম সত্যবস্তু থেকে বহু বহু দূরে সরে গেছেন। তারা বাস্তব সত্যবস্তু থেকে এতটাই দূরে চলে গেছেন যে তাদের কাছে অকৈত্তব পরম সত্যের আলোচনা করতে গেলে তারা ভীত হয়ে পড়েন, তারা চিন্তিত হয়ে পড়েন। অপ্রাকৃত জগতের সত্য কথা তারা শুনতে চান না। বাস্তবিক পক্ষে যে শ্লোক দিয়ে শুরু করা হলো সেটা এখানেই এই পরিস্থিতিতেই বলা উচিত, আলোচনা করা উচিত। যে নৃসিংহদেবের চরণ কমল, ভগবানের চরণ কমল মস্তকে ধারণ করে গণপতি দেবতা বিঘ্ন বিনাশনকারী হিসাবে নাম পেয়েছেন, সেই গোবিন্দ ভগবানকে আমরা বন্দনা করি। গণপতি দেবতার আরাধনা এখানে আপনারা করে থাকেন, কারণ আপনারা অর্থনৈতিক উন্নতির জন্য সচেষ্ট। বাস্তবিক পক্ষে গণপতি দেবতার কথা বলতে গিয়ে প্রভুপাদ জানিয়েছেন, যারা আধ্যাত্মিক বিচার সম্পন্ন অর্থাৎ যারা ইন্দ্রিয়কে সম্বল করে, বুদ্ধি মন এই যত ইন্দ্রিয় আছে এগুলোকে সম্বল করে যারা জড়জগতের জ্ঞান সংগ্রহ করার চেষ্টা করেন, প্রত্যেক ব্যাপারকে মেপে নিতে চান, বুঝে নিতে চান, প্রত্যেক ব্যাপারকে যারা বুঝে নিতে চান নিজের ইন্দ্রিয়র দ্বারা, বুদ্ধির দ্বারা বিচার করে, তারা সর্বদাই বঞ্চিত হন। বিগত দু একদিনে এইসব আলোচনা হয়েছে। বাস্তব সত্য কথা শ্রবণের জন্য লোক নাই, বাস্তব সত্য শ্রবণ করে নিজের জীবনে ধারণ করবেন সেরকম ধরনের ব্যক্তি অত্যন্ত দুর্লভ জগতে। বিঘ্ন বিনাশনকারী নৃসিংহদেবের আপনারা অর্চন করছেন, করে অর্থনৈতিক সুবিধের রাস্তা করে নিচ্ছেন। এখানে বলা হচ্ছে গণপতি দেবতার যে সুর আছে, গণপতি দেবতার যে সুর আছে সেইটাকে বলা হয় আধ্যাত্মিকতার প্রতীক। অর্থাৎ আমরা যে ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত কিছু বুঝে নেওয়ার চেষ্টা করি, গণপতি দেবতা গণাধিপ তার প্রতীক। অনেকেরই একটা চিন্তা আসে যে এত বড় গণপতি দেবতা তাকে এত ছোট, এত বড় গণপতি দেবতা তাকে এই ক্ষুদ্র ইঁদুর কী করে তাকে বহন করেন, কী করে সম্ভব হয়, এ ধরনের চিন্তা আসে। কিন্তু তারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন, তারা যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখতে পাবেন যে গণপতি দেবতা গণশক্তির প্রতি আর যত ক্ষুদ্র জনসাধারণ আছে তারা সমাজের যত উচ্চ ব্যক্তি আছেন তাদেরকে বহন করেন। ভালো করে খেয়াল করলে এটা দেখা যাবে, সমাজে যারা অত্যন্ত সাধারণ ব্যক্তি, শ্রমিক শ্রেণী বা অত্যন্ত পুরো কথাটাকে নষ্ট করে দিই, সমাজে যারা অত্যন্ত ছোট শ্রেণী তারা দেখবেন উচ্চ শ্রেণীকে বহন করে থাকেন। গণপতি দেবতার এই যে মূর্তি সেটা এটি প্রমাণ করছে। হরিকথা আলোচনার এটা জায়গা নয়, এইখানে হরিকথা আলোচনা হয় না, স্থান হরিকথা আলোচনার জন্য বৃন্দাবনে যেতে হয়। ভাগবত কথা আলোচনা প্রসঙ্গে আমরা কালকে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের কিছু মহিমা আলোচনা অনেক কিছু বলতে চাই, কিন্তু বলবার সুযোগ আপনারা দিতে পারেন না। অনেক কিছু বলতে চাই, স্ফূর্তি হয়, কিন্তু এই পরিস্থিতি হয় না। ভাগবতের মহিমা আলোচনা প্রসঙ্গে কালকে আমরা বলেছিলাম ভাগবতের পদ্মপুরাণের মহিমা আছে আর স্কন্দপুরাণের মহিমা আছে। দুটো মহিমার কথা বাজারে এমনি আমাদের ভক্ত সমাজে প্রচলিত। বাস্তবিক পক্ষে পদ্মপুরাণের মহিমা বেশি প্রচলন আছে, সমস্ত পাঠক যারা বাস্তবিক হরিকথা শ্রবণ করেন তারা এই মহিমা কীর্তন মুখে তারপর ভাগবত কথা কীর্তন করেন। আজ স্কন্দপুরাণের মহিমার প্রচলন কম আছে, স্কন্দপুরাণের মহিমা সকলে জানেন না। আলোচনা প্রসঙ্গে সব জায়গায় এই আলোচনাটা হওয়া দরকার। স্কন্দপুরাণের যে ভাগবত মহিমা এটা বিস্তর একটা আনন্দময় অধ্যায়, এটাকে বিস্তৃত রূপে আলোচনা করা উচিত, এটার প্রচার হওয়া দরকার অধিক পরিমাণে। সেই কারণে সেই চিন্তা করে স্কন্দপুরাণের এই আলোচনাটা শুরু করেছিলাম। যারা আপনারা ধারাবাহিকভাবে শুনছেন না তারা কিছুই বুঝতে পারবেন না, কিছুক্ষণ বসে চলে যাবেন, এগুলো কিছু বুঝতে পারবেন না। যারা রসিক ব্যক্তি, যারা শ্রবণ করছেন ধারাবাহিকভাবে, তারা উপলব্ধি করতে পারবেন। সেখানে বলা হয়েছিল কালকে বেশ কিছু, তার একটা ব্যাকগ্রাউন্ড বলা দরকার সামান্য একটু। কালকে বলা হয়েছিল যে পরীক্ষিত মহারাজ এবং বজ্রনাভ এদের পরিচয় হলো, পরীক্ষিত মহারাজ হলেন পাণ্ডব বংশের শেষ বংশধর রয়েছেন তিনি, আর এই পরীক্ষিত মহারাজ হলেন যুধিষ্ঠির মহারাজের পৌত্র, আর বজ্রনাভ মহারাজ হলেন তিনি কৃষ্ণের প্রপৌত্র। এদের দুজনকে যখন শ্রীকৃষ্ণ ভগবান অন্তর্ধ্যান করেন তখন এদের দুজনকে ছিল যুধিষ্ঠির মহারাজ দুই জায়গায় রাজা রূপে অভিষেক করে চলে যান, তিনি বিদায় নেন। পরীক্ষিত মহারাজকে হস্তিনাপুরে বা ইন্দ্রপ্রস্থে, একই কথা দুটোই একই রাজার, আর মথুরা প্রদেশে অভিষেক করেছিলেন বজ্রনাভ জিকে মহারাজকে। যুধিষ্ঠির মহারাজ চলে যাওয়ার পর পরীক্ষিত মহারাজ একদা বজ্রনাভজির সঙ্গে দেখা করতে আসেন, এইসব কথা আমি কালকে আলোচনা করেছি। পরস্পর কথোপকথনের মাধ্যমে এটা প্রকাশ করেছিলেন বজ্রনাভজি যে এখানে মথুরাতে তো অধিপতি করেছে, অত্যন্ত আনন্দের ব্যাপার, মথুরা আনন্দময় ধাম, কিন্তু এখানে প্রজা নাই, প্রজারা সব কোথায় গেল, এই প্রজারা কোথায় গেল তার আলোচনা কালকে হয়েছিল। শাণ্ডিল্য ঋষি আমাদের গোপেশ্বর মহাদেবের সম্মুখে পর্ণকুটিরে তিনি ভজন করেন, তাকে চোখে দেখা যায় না, তাকে আহ্বান করার ফলেতে তিনি পর্ণকুটির থেকে প্রকাশ হলেন। এবং পূজারা কোথায় গেল এবং বজ্রনাভের কী কর্তব্য ইত্যাদি সম্বন্ধে অনেক কথা বলেছিলেন। তিনি উপদেশ করেছিলেন মথুরার মতো আনন্দময় ধাম আর জগতে হয় না, বিরল। এই ধামে ভগবানের নিত্য বিলাস হয়ে থাকে কিন্তু বাহ্যদৃষ্টিতে দেখা যায় না। তুমি এই ব্রজমণ্ডলে, সমগ্র ব্রজমণ্ডলের বিভিন্ন স্থানে ভগবান যেখানে যেখানে যেসব অপ্রাকৃত লীলাবিলাস করেছিলেন সেই সেই লীলাবিলাসের স্থানগুলোকে উদ্ধার করো, কারণ যুগে যুগে ভগবানের অন্তর্ধ্যানের পর সমস্ত স্থান লীলাস্থান লুপ্ত হয়, মহাজনগণ চলে যান, জড়জগতের লোক খালি জড় বিষয় নিয়ে জীবনযাপন করেন, তাদের মধ্যে ইচ্ছা জাগে না কী করে আমরা এই জড়বন্ধন থেকে অপ্রাকৃত জগতে যাব। এই জগতে যা কিছু আমার আছে কোনো কিছুই আমার পারমানেন্ট নয়, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে আমার বাড়ি যা কিছু আছে আমার প্রপার্টি, এই জগতের কোনো কিছুই আমার নিত্য নয়, কিন্তু তথাপি এই বস্তুগুলোর প্রতি আমার বেশি আগ্রহ, মৃত্যুর সময় কোনো কিছুই আমার সঙ্গে যাবে না, এটা অনেকেই মুখস্থ বলে থাকেন কিন্তু কোনো ব্যক্তির ডাইরেক্ট রিয়েলাইজেশন হৃদয়েতে বাস্তব অনুভব এতে আসে না। মৃত্যু নামক বিষয়টাকে কেউ অনুভবের মধ্যে আনতে পারেন, অনেকেই জানে, সবাইকে রাস্তায় জিজ্ঞাসা করুন যারা বাজারে যাচ্ছে, আপনারা কি মরবেন, বলে হ্যাঁ আমরা মরে যাব, কিন্তু ওরা যে কথাটা বলছেন আমরা মরে যাব এই কথাটা আদৌ তাদের প্রত্যক্ষ অনুভবের বিষয় নয়। মৃত্যু নামক বিষয়টাকে কেউ হৃদয়েতে অনুভব করতে পারে না, যে মুহূর্তে মৃত্যু নামক বিষয়টাকে হৃদয়েতে অনুভব করতে পারবে সমস্ত রকমের চালাকি সমস্ত রকমের বদমাইশি সমস্ত ঘুচে যাবে। যদি জানতে পারে আর এক ঘন্টা পাঁচ মিনিট পরে তোমার মৃত্যু হবে তখন সারা কোনো কিছু চাইবে না, সমস্ত সময় এসে খালি ভগবানকে ডাকবে ভগবান আমাকে নিয়ে আমাকে বাঁচাও। কিন্তু দুঃখের ব্যাপার, প্রথম কথা হলো তাদের বাস্তবিক সাধুসঙ্গ হয় না, তাদের আগ্রহও নাই, আর যদিও কোনো মতে সাধুসঙ্গ হবার একটা ব্যবস্থা হলো তারা সাধুকে চিনতে পারে না, আর সেই কথা গ্রহণ করে না, যার জন্য তারা চিরকালই বঞ্চিত হয়ে যায়। হরিকথাটা কোনো একটা নাটক নয়, হরিকথার একটা অভিনয়, চারিদিকে একটা ব্যবস্থা হোক, লোকে আমাদের প্রশংসা করবে, এরাও হরিকথা শোনে, কিন্তু বাস্তবিক হরিকথা শোনার যোগ্যতা সবার হয় না। হরিকথা শোনার যোগ্যতা লাভ করবার জন্য কি কি করতে হয় সেগুলো বিগত কদিনে আলোচনা করা হয়েছে কিছু কিছু। আমাদের একটা কথা আছে, চোরায় না শোনে ধর্মের কাহিনী, চোরায় না শোনে ধর্মের কাহিনী। কেউ কেউ প্রতিজ্ঞা করে রেখেছেন ভগবানের কথা যেন আমার কানে না আসে, তাহলে আমার সংসারে অসুবিধা হবে, কোনো কোনো জায়গায় বাধা পর্যন্ত দেয়া, হরিকথা শুনতে যাবে না, হরিকথা শুনলে আমার সংসারের বাধা আসবে। কথাটা ঠিক, হরিকথা শোনা মানে হলো সংসার ধর্মের যে পরিপুষ্টি সেটা তারা আর সেরকম অনুভব করতে পারবেন না, তখন অনুভব করবে ভগবানকে। বড় আশ্চর্য কথা, কেউ কেউ প্রতিজ্ঞা করে রেখেছেন যে আমার কানে যেন ভগবানের কথা কখনোই না আসে, যদি একটু কানে আসে তাহলে কানটাকে বন্ধ করে রাখবে, এরকম ধরনের বিচার। একটা বিরাট চোর ছিল, সেই চোরের বংশ পরম্পরায় তাদের চুরি হচ্ছে ধর্ম, আর কোনো কাজ নেই তাদের, চুরিটাই তাদের পেশা, বংশ পরম্পরায় পেশা। সেই চোরেদের পিতা সে মৃত্যুশয্যায় পড়ে রয়েছে, অনেকগুলো ছেলে পেলে সবাই চোরের চুরিবিদ্যা শিখেছে ভালো করে। বাবা যখন চলে যাচ্ছেন তখন তাদেরকে সবাই কাছে ডেকেছেন, ডেকে যাওয়ার সময় কিছু উপদেশ দিয়ে যাচ্ছেন যে দেখো আমাদের হচ্ছে চুরিবিদ্যা, চুরির দ্বারা আমরা জীবনযাপন করি, আমাদের বংশ পরম্পরায় চুরি বিদ্যা আমাদের, এই চুরিবিদ্যায় কিছু কিছু উপদেশ আছে সেগুলো সব শিখিয়ে দিয়ে গেলেন। আর একটা কথা সাবধান করলেন যে কেউ যেন ভুলেও হরিকথা তোমরা ভগবানের কথা শুনবে না, সাধুর কাছে একদম যাবে না, তাহলে আমাদের এই বিদ্যা কাজে লাগবে না, বিপদ হয়ে যাবে। প্রত্যেককে, প্রত্যেক ছেলেপেলেকে যাওয়ার আগে তিনি এই উপদেশ করে গেলেন, নাতিপুতি ছেলেপেলে যারা ছিল তাদেরকে উপদেশ করে গেলেন, ভুলেও যেন সাধুর কাছে যাবে না, গেলে মুশকিল, সংসার আর ভাল লাগবে না। ওই জন্য আমাদের কীর্তনতে সুন্দর সুন্দর কীর্তন আছে যে বন্ধুর সঙ্গে থাকি যদি রঙ্গ পরিহাস, যেও নাকো যেও নাকো ইত্যাদি কীর্তন আছে, মথুরায় কেশিতীর্থের ঘাটেরও সাকাশ। যদি তোমার সংসারের প্রতি তোমার মানে আসক্তি থাকে তাহলে ভুলেও কেশিঘাটের দিকে যেও না, যদি কৃষ্ণকে দেখে ফেলো সাধুসঙ্গ হয়ে যায়, সংসার ভালো লাগবে না। নিজের মঙ্গলটাকে অনুভব করবার মতো বুদ্ধিও মানুষের নাই, বড় আশ্চর্য ব্যাপার। সেই চোরের ফ্যামিলিতে তারা এই উপদেশ গ্রহণ করে তারা বললেন পিতা বলে গেছেন, অতএব আমরা সাধুসঙ্গ করব না আর হরিকথা শ্রবণ করব না। সেই চোরের যারা ভাই আছেন তাদের মধ্যে একজন রাত্রির মানে রাত্রির বেলা চুরি করতে গেছেন, রাত্রির ওই সন্ধে বেশি রাত্রির নয়, সেই সময়তে চুরি করে তিনি ফিরছেন খুব সাবধানে। ফেরার সময় দূরে দেখছেন হরিকথা হচ্ছে, কোন জায়গায় কীর্তন হরিকথা হচ্ছে, সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল বাবা বলেছিলেন যাওয়ার সময় খবরদার ভুলেও যেন হরিকথা শুনবে না। সে সঙ্গে সঙ্গে ওই গামছা দিয়ে সমস্ত চুরির বস্তুগুলো গলায় লটকে দুটো কান জোর করে আঙুল দিয়ে একেবারে চেপে ধরলো যেন কোনো রকমভাবে হরিকথা কানে না আসে। এই করে সে রাস্তা চলতে আরম্ভ করল, কোনো মতে পালাতে থাকলো, কিন্তু ভগবানের ইচ্ছা তার হরিকথা কার কানে যাক। সেই জন্য কী হলো, ওই অন্ধকার রাতে যেতে যেতে সে হঠাৎ পালাতে পালাতে যাচ্ছে, কানেতে আঙুল দিয়ে যাচ্ছে যে কথা কানে না আসে, কোনো রকম হরিকথা কানে না আসে, কিন্তু হঠাৎ তার পাটা কাঁটা গাছেতে পড়ে গেল। কাঁটা গাছেতে পড়ার পরে সঙ্গে সঙ্গে মা গো বলে কানটা খুলে গেল, স্বাভাবিক হাতটা পায়ের দিকে চলে গেল বাঁচাবার জন্য। ওইটুকু সময়ের জন্য যে কাঁটা বার করার সময় তার যে যন্ত্রণা হচ্ছে, সেই সময় ভগবানের কিছু কথা তার কানে চলে গেল। ওই কাঁটাটা যতক্ষণ বার করছে মাইকে, হরিকথাটা শুনতে, ওই কথা যখন সাধুর কিছু কথা কানে চলে এলো, আশ্চর্য কথা, হরিকথার এতই প্রভাব, ওই যে কাঁটাটা বার করবে বলে তার হাতটা ছেড়ে দিয়েছে, ওই সময়ের মধ্যে যতটুকু হরিকথা তার কানে এসেছিল তাতে তার চুরিবৃত্তি চিরকালের মতো চলে গেল এবং সে সাধুসঙ্গ করে কৃতকৃতার্থ হয়েছিল, ভগবানের রাস্তায় যেতে আরম্ভ করেছিল। ওই জন্য বলে আমাদের কথায়, চোরায় না শোনে ধর্মের কাহিনী, কিন্তু ভগবান যদি প্রসন্ন হন তাহলে কিভাবে তাকে অপ্রাকৃত জগতের কথা শুনিয়ে দেবেন তা ঠিক নেই। আমাদের এখানে কালকের বিস্তৃত প্রসঙ্গ মনও লাগছে না এখানে সেরকম আলোচনা করতে, যাই হোক বিস্তৃত প্রসঙ্গ কালকে মোটামুটি আলোচনা করা হয়েছে। এখানে ওই শাণ্ডিল্য ঋষি বজ্রনাভজিকে উপদেশ করলেন, তুমি বৃন্দাবনের এই যে সমগ্র ব্রজমণ্ডলের সমস্ত তীর্থস্থানকে উদ্ধার করো এবং সমস্ত জায়গার নামকরণ দাও, কোথায় ভগবান কী লীলা করেছিলেন, যার জন্য অদ্যাপি আমরা যখন বৃন্দাবনের বিভিন্ন জায়গায় যাই সেই নামগুলো আমাদের মুখস্থ। যদি কেউ জিজ্ঞাসা করে মহারাজ এই গ্রামের নাম আনোর হলো কেন, আনোর আনোর গাঁও হলো কেন, আমাদের জানা আছে, আমরা সঙ্গে সঙ্গে বলে দিই, এখানে গোবর্ধনের পূজা হয়েছিল, নন্দ বাবা এবং ব্রজবাসীগণ সমস্ত মিলে সম্মিলিতভাবে গোবর্ধনের পূজা করেছিলেন। পূজা করার সময় গোবর্ধন মহারাজ তার মূর্তি ধারণ করে প্রকট হয়েছিলেন, ব্রজবাসীরা যা ভোজন করতে দিয়েছিলেন সমস্ত ভোজন করেছে, ব্রজবাসীরা দেখছে কৃষ্ণ এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের সঙ্গে, কৃষ্ণ আমাদের ছেলে, আবার ওই গোবর্ধনের মধ্যে কৃষ্ণের মুখটা দেখতে পাচ্ছি, বলে ওটা আবার কি আমাদের লালার মতো মূর্তি, আমাদের কৃষ্ণের মতো মুখ দেখতে পাচ্ছি, ব্যাপারটা কি বুঝতে পারছে না, কৃষ্ণই হচ্ছে সেই ভগবান ভালোবাসা। ওইখানে শ্রীকৃষ্ণ গোবর্ধনেতে সমস্ত কিছু, গোবর্ধন কৃষ্ণেরই স্বরূপ, সেখানে সমস্ত ভোজন গ্রহণ করছেন এবং সেখানে গিরিরাজ মহারাজ বলছেন আরও কিছু যা আছে তোমাদের সব আনো, আনো অর অর আনো, এই করতে করতে নামটা ব্রজবাসীদের আনোর হয়ে গেছে, আনো অর আরও কিছু আনো, এই বলতে বলতে গ্রামটার নাম আনোর হয়ে গেছে। কেউ কেউ বলছেন যে বেহেজ গাঁও নাম কেন হলো, বেহেজ যারা চুরাশিগজ জঙ্গল ভ্রমণ করেন, যারা রসিক ব্যক্তি তারা ছাড়া বাইরের লোকের উত্তর দিতে পারেন না, বেহেজ গাঁও হয়েছিল এই কারণে যখন ইন্দ্র পূজা বন্ধ হয়েছিল তখন ইন্দ্র অত্যন্ত রেগে গেছিলেন যে আমাকে বাদ দিয়ে এই ব্রজবাসী পূজা করছে গোবর্ধনের, আমি তাদেরকে ধ্বংস করে দেবো, এরকমভাবে রেগে স্বর্গ থেকে যখন এসে যে স্থানেতে তিনি ল্যান্ড করেছিলেন, নেবেছিলেন, যেমন প্লেন নাবে একটা জায়গায়, হেলিকপ্টার প্লেন তো নাবে ওপর থেকে এসে, সেখানে ইন্দ্র এসে সেই জায়গায় নেবেছিলেন, ল্যান্ড করেছিলেন, সেই জন্য সেই জায়গাটা বেহেজ, মানে বজ্র হাতে নিয়ে বজ্র দিয়ে বজ্র মেরে এই ব্রজবাসীদেরকে ধ্বংস করে দেব, এই জন্য বজ্র হাতে নিয়ে নেবেছিলেন ওই জায়গায় রেগে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে, সেই জায়গায় ল্যান্ড করেছিলেন, সেই জায়গাটার নাম হয়ে গেছে বেহেজ গাঁও। দানঘাটি এই জন্য নাম হয়েছে, সেখানে রাধারানী এবং অন্যান্য গোপিকাগণ তারা কী করতেন, দই আদি, দুধ আদি, দই সমস্ত মাখন মথুরাতে দেওয়ার জন্য সেইখান দিয়ে যেতেন, এটাও একটা লীলা। সেই সময়তে কৃষ্ণ তাদেরকে ওইখানে আটকাতেন, ডেকে বলতেন এখান দিয়ে যেতে গেলে ট্যাক্স দিতে হবে, দান দিতে হবে, দান না দিলে দেখি যাওয়া যাবে না। এইখানে অত্যন্ত রসিক শেখর ভগবানের অপূর্ব লীলা হয়েছিল, এটা সাধারণ মানুষের বোঝার বিষয় নয়, যারা রসিক ব্যক্তি তারা জানবেন, যারা বাস্তবিক ভজন করেন। সেই জন্য সেই জায়গাটা দান নিয়েছিলেন বলে ভগবান শ্রীকৃষ্ণ সেই জায়গার নাম হচ্ছে দানঘাটি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা গ্রামের কোথায় কোন লীলা হয়েছিল বিভিন্ন পুরাণেতে আছে, সেগুলো অন্বেষণ করে করে নারদজি মহারাজ আদি সমস্ত সবার উপদেশ নিয়ে সমস্ত গ্রামের নামকরণ করেছিলেন। হরিদেবজি মহারাজ যেটা যেটা নাথদ্বারে গোপাল আছেন, যিনি থাকতেন জ্যোতিপুরাতে, আমাদের গোবর্ধনে থাকতেন, বৃন্দাবনে তিনি ছিলেন, তাকে নিয়ে যাওয়া হয়েছে ওখানে। তাহলে নাথ শ্রীনাথ গোপাল বলদাওজি মহারাজ, যিনি বড়দাওজিতে আছেন বলদাওজি মহারাজ, এইভাবে এই সব বিগ্রহগণকে প্রতিষ্ঠা করেছিলেন বজ্রনাভ। বজ্রনাভ এই সমস্ত বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এবং ব্রজমণ্ডলের সমস্ত তীর্থস্থানকে বিভিন্ন নামকরণ করে সেটাকে ঔজ্জ্বল্য বিধান করে তাদেরকে সমস্ত জগৎবাসীকে জানিয়েছিলেন ভগবান কোন কোন জায়গায় কোন লীলা করেছিলেন। বর্ষণা থেকে এবং নন্দগ্রাম বর্ষণা থেকে প্রায় আট কিলোমিটারের মতো ডিফারেন্স, 7-8 কিলোমিটার, এবং নন্দগ্রাম এখানে বর্ষণা এখানে, সেইটা এরকমভাবে কোনাকুনি গেলে পরে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো কনুই গাঁও, কনুই। সেই জায়গায় গোপাল যখন ছোট ছিলেন সেই সময় যশোদা মা কৃষ্ণের কান ফুটো করেছিলেন, ওখানে একজনকে দিয়ে কৃষ্ণের কানকে ফুটো করেছিলেন, সেই জন্য কনুই গ্রাম, কান ফুটো করেছিলেন। কানে যে রাজা যারা আছেন, এখানে তো কন্যারাই পরে কিন্তু আগেকার দিনে সমস্ত পুরুষরাও পরতেন, এখানে রাজারাও এখানে বিভিন্ন রকম কর্ণালঙ্কার, সেই জন্য সেই জায়গাটার নাম হচ্ছে কনুই। এইভাবে প্রত্যেকটা গ্রামের আলাদা আলাদা নামকরণ হয়েছে, বড় অদ্ভুত ব্যাপার। যারা যাদের হৃদয়টা ভগবানের জন্য টানে সর্বদাই, তাদেরকে এই সব কথা শুনতে হয়, তারা শ্রবণ করেন। বজ্রনাভ শাণ্ডিল্য মুনির আদেশে সমস্ত এই সব অপ্রকট যে লীলার স্থলীগুলো সমস্ত প্রকাশ করেছিলেন, এবং তারপরে শাণ্ডিল্য ঋষি বলে দিয়েছিলেন, এবং ব্রজভূমির মানে কি, ব্রজভূমি কাকে বলে ইত্যাদি সব ব্যাখ্যা করেছিলাম কালকে, এই সব ব্যাখ্যা আর আজকে হবে না। বলা হয়েছিল যে উদ্ধবজি মহারাজ এক স্বরূপেতে তিনি বৃন্দাবনেতে উদ্ধব কুণ্ডেতে বিরাজমান রয়েছেন কুসুম সরোবরের সন্নিকটে, আরেক স্বরূপেতে তিনি নিত্যকাল বিরাজমান আছেন বদ্রীনারায়ণে, যেটা হিমালয়ে যেতে হয় কেদার বদ্রী আপনারা বলে থাকেন, সেই বদ্রীনারায়ণে উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধান করেন তখন তাকে বলে যান তুমি চলে যাও বদ্রিকাশ্রমে, সেই বদ্রিকাশ্রমে তিনি গেছিলেন। আর যেহেতু উদ্ধব মহারাজকে কৃষ্ণ ভগবান আচার্য করে গেছেন, সেই জন্য আচার্য যদি জঙ্গলে বসে থাকে কাজ হবে না, সাধুগুরু বৈষ্ণব আচার্য যারা তাদেরকে বদ্ধজীবের কৃপা করবার জন্য তাদেরকে আসতে হয়। যেমন একটা বিরাট বড় নাম করা বৈদ্য, একটা বিশাল নাম করা কোনো ডাক্তার, সেই যদি জঙ্গলে গিয়ে বসে থাকে তার কোনো ইউটিলিটি নেই। একটা বড় ডাক্তারকে বিশাল জনসমাজে বসতে হয়, জনসমাজে বসলে পরে তবেই জনগণ তার থেকে কৃপা নিতে পারে, উপকার পেতে পারে। তার যে গুণাবলী, সেই গুণাবলীর দ্বারা তিনি যে সেবাটা হতে পারে সেটা জঙ্গলে থাকলে হবে না। সেই জন্য উদ্ধবজি এক স্বরূপেতে তিনি বদ্রীনারায়ণেতে বিরাজমান থাকলেও আরেক স্বরূপেতে তিনি ব্রজভূমিতে বিরাজমান রয়েছেন, উদ্ধব কুণ্ড বলা হয় সেটাকে। এই উদ্ধব কুণ্ডের মহিমা অপার, সেইখানেতে উদ্ধবজি মহারাজ কীরকমভাবে লুকিয়ে রয়েছেন, ভজন করছেন বদ্রীনারায়ণ, ভজন করছেন আর এখানে আস্বাদন করছেন, এখানে নাম করছেন ভগবানের আস্বাদন করছেন। আর শাণ্ডিল্য ঋষি বলেছিলেন যে এখানে উদ্ধবজি মহারাজকে তুমি চোখে দেখতে পাবে না, সেই কুসুম সরোবরের দিকে তুমি যদি চলে যাও উদ্ধব কুণ্ডের মাঝখানে যে জায়গা, সেখানে উদ্ধবজি মহারাজ গুল্মলতা রূপে সেখানে সন্নিবিষ্ট রয়েছেন, ওনাকে চোখে দেখতে পাবে না, গুল্মলতা ছোটো ছোটো ঔষধি রূপে ওর ভেতরে রয়েছেন, তোমরা সকলে মিলে সেখানে গিয়ে সংকীর্তন শুরু করো, সংকীর্তন করলে পরে সেই সংকীর্তনের দ্বারা উদ্ধবজি মহারাজ কৃপা করবার জন্য সেখান থেকে বেরিয়ে আসবেন। সেই উপদেশকে কেন্দ্র করে এই বজ্রনাম মহারাজ এবং পরীক্ষিত মহারাজ দুজনে এবং কৃষ্ণের যে সমস্ত পত্নীগণ ছিলেন, যখন কৃষ্ণ অন্তর্ধান করেন প্রবাসক্ষেত্রে যান, আপনারা শোনেননি বোধ হয় বা যারা শুনেছেন তারা জানেন, প্রবাসক্ষেত্রে যখন অন্তিম সময়ে গেছিলেন কৃষ্ণ সমস্ত দ্বারকাবাসীকে বললেন আজ থেকে সাত দিনের মধ্যে সমস্ত দ্বারকা সমুদ্রের তরায় চলে যাবে, তোমরা সবাই এই জায়গা থেকে চলে যাও, প্রত্যেককে সবাই প্রবাসক্ষেত্রে যাও। প্রবাসক্ষেত্রে যাওয়ার পর সেইখানেতে প্রত্যেক দ্বারকাবাসী অন্তর্ধান করলেন, বিভিন্ন লীলা আছে, এটা পরে ভাগবতের শেষ সময়তে এগুলো জানতে পারবেন, দশম স্কন্ধের পরে এগারো স্কন্ধেও কিছু আলোচনা আছে। সেখানে বলছেন দ্বারকাবাসী যারা ছিলেন কৃষ্ণের যদুবংশীয় সমস্ত অন্তর্ধান করলেন, তার মধ্যে বজ্রনাভকালি সেই জায়গায় ছিলেন না, মাতুলালয় ছিলেন, ওই জন্য বজ্রনাভ তার ওদের মধ্যে যারা সবাই অন্তর্ধান করেছেন বজ্রনাভ বেঁচে গেছিলেন, প্রকট ছিলেন, এই শেষ বংশধর এই বজ্রনাভ ছিলেন। এই বজ্রনাভ ছিলেন, তিনি কেন ওই জায়গায় ছিলেন না, সেই মাতুলালয় ছিলেন, সেই জন্য তিনি এখনও প্রকট রয়েছেন, বাদবাকি সবাই চলে গেছেন। আর কৃষ্ণ অন্তর্ধানের পূর্বে অর্জুন সখাকে উপদেশ করে গেছিলেন, তুমি এই আমার এই পত্নীগণকে অর্থাৎ দ্বারিকার যে পত্নীগণ ছিলেন কৃষ্ণের রমণীগণ, তাদেরকে তুমি নিয়ে ব্রজভূমিতে গিয়ে সংরক্ষণ করো। কৃষ্ণের ১৬১০৮ রমণীর কথা বলা আছে, তার মধ্যে যারা দ্বারকার যারা মহিষী ছিলেন তাদের মধ্যে রুক্মিণী আদি সত্যভামা এরা অন্তর্ধান করলেন কৃষ্ণ চলে যাওয়ার পর, বাদবাকি যারা ছিলেন তাদেরকে ব্রজভূমিতে নিয়ে গিয়ে সংরক্ষণের জন্য উপদেশ করেছিলেন স্বয়ং ভগবান, বলেছিলেন এদেরকে নিয়ে চলে যাবে, তোমার দায়িত্ব রইল। অর্জুন তাদেরকে নিয়ে ব্রজভূমিতে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল, এর মধ্যে অত্যন্ত সুন্দর লীলা আছে, এগুলো আপনারা শুনবেন। সেখানে মাঝপথে কোল ভিল সাঁওতাল এরা অর্জুনকে আক্রমণ করে হারিয়ে দিয়েছিল, আপনারা অবাক হয়ে যাবেন, এর মধ্যেও রহস্য আছে। অর্জুন কাঁদতে কাঁদতে এসেছিলেন এখানে, যাই হোক যেভাবেই হোক সেই রমণীগণকে ব্রজভূমিতে পাঠানো হয়েছিল। যে সমস্ত কোল ভিল সাঁওতাল যারা যুদ্ধ করার জন্য জঙ্গল থেকে এসে অর্জুনের সঙ্গে লড়াই করছিল, তাদের কি সম্ভব অর্জুনকে পরাজিত করা, যাকে বিশ্বের মধ্যে অদ্বিতীয় বীর বলে বলা হয় অর্জুনকে, তাকে পরাজিত করলো কি করে, এর রহস্য আপনারা পরে শুনবেন। সেখানে দেখবেন ওই কোল ভিল সাঁওতাল ও কৃষ্ণ ওই রকম স্বরূপ নিয়ে ওটা করেছিল লীলা, অর্জুনকে, অর্জুন যে আমি বীর, এই অহংকারটাকে ভেঙে দেওয়ার জন্য আমি তোমার শক্তি, আপনাদের সকলের যা যা ক্ষমতা আছে সেগুলো সব ভগবানের থেকে এসছে, এই সব কথা যদি আপনারা পরিবেশ ঠিক করতে পারেন তাহলে আমার স্ফূর্তিপ্রাপ্ত হবে, অনন্ত কথা, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন শুধু নয় অনন্ত জন্ম এই সব কথা আমি কীর্তন করতে গুরুদেবের আদেশে সমর্থ হব, যদি আপনারা আমাকে পরিবেশটা খালি দেন, আর কিচ্ছু না, হরিকথার পরিবেশ হলো সবচেয়ে বড় কথা। সেখানে আলোচনা প্রসঙ্গে এই সব রহস্য শুনবেন। অর্জুনের অভিমান হয়েছিল যে আমার মতো বীর আর নাই, সেই অভিমানটাকে ভঙ্গ করার জন্য ব্রাহ্মণের যে শিশুগুলো আবির্ভাব হয়েছিল আমি আলোচনা করেছিলাম, তারাও চলে গিয়েছিল, অনেক কথা এসব শুনবেন। অর্জুন বলেছিলেন আমি রক্ষা করব, সেই ব্রাহ্মণের সন্তান জন্মাবার সঙ্গে সঙ্গে সেই সন্তান থাকে না, সঙ্গে সঙ্গে মরে যায়। সেই ব্রাহ্মণ রাজদরবারে দ্বারিকায় এসে গালাগাল দেয়, গালাগাল দিয়ে বলে এটা নাকি কৃষ্ণের দ্বারা শাসিত হচ্ছে, এখানে ব্যভিচার হচ্ছে মনে হয়, তা যদি না হতো আমার এই ছেলেগুলো জন্মাবার সঙ্গে সঙ্গে মরে যাচ্ছে কেন, এটারও অনেক রহস্য আছে। তখন অর্জুন ওখানে শপথ করেছিলেন যে আমি রক্ষা করব তোমার পুত্রকে, এবার যখন তোমার সন্তান যখন জন্ম হবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান মরে যায়, ব্রাহ্মণের কপালে এরকম অবস্থা, ব্রাহ্মণ অভিশাপ দেয়, এরা কোথাকার কি হলো, সন্তান কেন জন্ম জন্মাবার সঙ্গে সঙ্গে মরবে, এটা তো কৃষ্ণের রাজত্ব। যেন আমরা কথায় বলি রাম রাজত্ব, রাম রাজত্বে কখনো অনাচার ছিল না, ব্যভিচার ছিল না, দুর্ভিক্ষ ছিল না, কারোর আদিবেদি ছিল না, এটাকে বলে কথায় বলে রাম রাজত্ব। সেরকম কৃষ্ণের রাজত্বে তো সেরকম ছিল, কোনো আদিবেদি কিছু ছিল না, কোনো কাউরই অকাল মৃত্যু হতো না। বাচ্চা জন্মে মরে যাচ্ছে এটা একটা তখনকার দিনে একটা বিরাট রেকর্ড, এটা সম্ভব নয়, কোনো সন্তান জন্মে মরে যাবে এটা অ্যাবসার্ড, হতেই পারে না। সেই জন্য ব্রাহ্মণ এসে অভিশাপ দিচ্ছেন, অর্জুন সেখানে প্রতিজ্ঞা করেছিলেন আমি রক্ষা করব। তখন ওই ব্রাহ্মণ হেসে বলেছিলেন যেখানে প্রদ্যুম্ন রয়েছে, প্রদ্যুম্ন কৃষ্ণের ছেলে, অনিরুদ্ধ ইত্যাদি সব রয়েছে, যেখানে এত বড় বড় সমস্ত রয়েছে সেখানে তুমি রক্ষা করবে? তখন ও এরকম বা বাহু আস্পালন করে বলেছিল আমি প্রদ্যুম্ন নয়, আমি অনিরুদ্ধ নয়, আমার নাম হলো অর্জুন, আমার গাণ্ডীব হলো আমার আমার অস্ত্র, এরকম অভিমান করে কথা বলেছিল। ভগবান মুচকি হেসেছিলেন, কার শক্তিতে আমরা এত অভিমান করি? তখন সেই অভিমানকে ভঙ্গের জন্য অন্য ব্যবস্থা, সেসব ভাগবতে শুনবেন, প্রসঙ্গ আসবে। এখানে আমার কথা বলার তাৎপর্য হল এই যে কোলভীল রূপে এসে অর্জুনকে পরাজিত করলেন, সেই পরাজিত করার পিছনে রহস্য হল ভগবান শ্রীকৃষ্ণই ওই কোলভীল রূপ ধারণ করে এসেছিলেন, অর্জুনকে পরাজিত করেছিলেন। আর ওই যে মহিষীগণ ছিলেন তাদেরকে ব্রজভূমিতে স্থানান্তরিত করেছিলেন, তারা এখনও প্রকট রয়েছেন, কিন্তু তারা কৃষ্ণের বিরহেতে অত্যন্ত যন্ত্রণায় ছটফট করছেন। এ কথা আমি কালকে আলোচনা করেছি, কালিন্দীর সঙ্গে তাদের আলোচনা হচ্ছে, যমুনার সঙ্গে। সে যমুনা দেবীকে বলছেন যে কালিন্দী তোমার এত আনন্দ কোত্থেকে এলো, কৃষ্ণ আমাদের ছেড়ে অন্তর্ধান করেছেন, আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু তোমার মধ্যে তো কোনো কষ্ট নেই, কী করে তুমি এত আনন্দে রয়েছো? এর কারণটা ব্যাখ্যা করেছিলেন, এখানে বলেছিলেন যে কৃষ্ণের আত্মারাম কৃষ্ণ আত্মারামস্য কৃষ্ণস্য ধ্রুবম আত্মাস্তি রাধিকা, আত্মারাম কৃষ্ণের রাধিকাই হলো বাস্তবিক হচ্ছে আত্মা, সেই আত্মার অর্থাৎ সেই রাধিকা রানীর সেবা প্রভাবে, সেই রাধিকা রানীর সেবা প্রভাবে আমার বিরহ যন্ত্রণা কোনো স্পর্শ করতে পারে না। রাধিকা রানীর চরণ সেবা করি বলে আমাকে কোনোরকমভাবে কোনো বিরহ যন্ত্রণা স্পর্শ করে না, এই কথাটা তাকে জানিয়েছিলেন। তাদেরকে কাদেরকে? ওই দ্বারিকার মহিষীগণ যারা বর্তমানে মথুরায় রয়েছেন তাদের, তারা শুনে যমুনা দেবীকে অর্থাৎ প্রশংসা করলেন কালিন্দী দেবীকে। এইবারেতে শাণ্ডিল্য ঋষির কথা অনুযায়ী পরীক্ষিত মহারাজ এবং বজ্রনাভজি তারা সমস্ত মিলে, সবাই মিলে কুসুম সরোবরের তীরে সেখানে পৌঁছালেন, সেখানে গিয়ে আনন্দের সঙ্গে সংকীর্তন শুরু করলেন, আনন্দের সঙ্গে সংকীর্তন শুরু করলেন, এত আনন্দময় সংকীর্তন অভূতপূর্ব। সেই কৃষ্ণ সংকীর্তনের ফলেতে উদ্ধবজি মহারাজ সেই গুল্ম লতা থেকে ধীরে ধীরে ধোঁয়ার মতো ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে পড়লেন, সেই গুল্ম লতা থেকে উদ্ধব মহারাজ সেখানে প্রকট হলেন, প্রকট হয়ে আশীর্বাদ মুখে এখানে বললেন তোমরা সংকীর্তন করছো, ভগবানের সংকীর্তন এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ লাভ আমাদের জীবনে, বলে তাদেরকে সম্ভাষণ করলেন, আদর করলেন। পরীক্ষিত মহারাজ এবং বজ্রনাভজি তারা দুজনে তাকে অত্যন্ত পূজা করলেন, সম্ভাষণ করলেন, করার পরেতে প্রার্থনা করলেন কি করে আমরা কৃষ্ণ বিরহ যন্ত্রণা থেকে মুক্তি পাব, আমরা কৃষ্ণ বিরহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই, আমাদের রাস্তা বলে দিন, আমরা কৃষ্ণ বিরহ যন্ত্রণা থেকে কি করে রক্ষা পাবো এর একটা রাস্তা বলে দিন। উদ্ধব, আমি অল্পের ওপর বসছি, বিস্তৃত আলোচনা আমি করছি না। উদ্ধবজি মহারাজ বললেন এই কারণেই কৃষ্ণ আমাকে আদেশ করে গেছেন যে কৃষ্ণের যত মহিষীগণ রয়েছেন, উদ্ধবজী মহারাজ বলছেন তাদেরকে হরিকথা শুনিয়ে তাদের বিরহ যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যই আমাকে কৃষ্ণ আদেশ করেছেন, সেই জন্য আমি এই কুসুম সরোবরতে রয়েছি, কুসুম সরোবরে রয়েছি আমি। সেখানে যখন এইরকম উপদেশ পেলেন, সেই সময়তে উদ্ধবজী মহারাজ বললেন তোমরা এক মাস কালব্যাপী হরিকথা শ্রবণের ব্যবস্থা করো, হরিকথা শ্রবণের ব্যবস্থা করো এবং হরিকথা আমি তোমাদেরকে শোনাবো, ভগবানের অপ্রাকৃত বিলাস লীলা বিলাস সেই সমস্তগুলো আমি কীর্তন করব, তোমাদেরকে সাবধানের সঙ্গে শুনতে হবে, একটা হরি এক এক একবার যদি জীবনে কেউ ভাগবত কথা শ্রবণ করেন একবার, এই মনুষ্য জীবন লাভ করে সমগ্র জীবনের মধ্যে যদি একবার কেউ এই ভাগবত কথা শ্রবণ করার সৌভাগ্য পান, বাস্তবিকভাবে তিনি কৃতকৃতার্থ হয়ে যাবেন। একবার মাত্র যদি ভাগবত কথা শ্রবণের সুযোগ হয়, মানুষের এমনই কপাল পোড়া, তারা সুযোগ পান না, আর পেলেও তারা হেলায় সে সমস্তগুলো বিসর্জন দেন, বড় দুঃখের কথা। একে তো পাওয়া যায় না, কেন শাস্ত্র বলছেন সৎসঙ্গ প্রাপ্যতে পুংভীর বহুবীর সুকৃতি পূর্ব সঞ্চিতই, সৎসঙ্গ সহসা লাভ করা যায় না। মানুষে মনে করেন টাকার বলে আমি সৎসঙ্গ করে নেব, তারা হচ্ছে সবচেয়ে বড় মূর্খ, টাকার বলে সৎসঙ্গ হয় না। পরীক্ষিত মহারাজ যখন এই জঙ্গলেতে বসেছিলেন, হরিকথা প্রসঙ্গে আমি আজকে আলোচনা করব, কিন্তু মন ঠান্ডা করে সমস্ত বিষয়ের জঞ্জাল ফেলে দিয়ে বসতে হবে, যে কথা অনন্ত কালেতেও আপনারা শুনেছেন কিনা ঠিক নেই, কেন বললাম, যদি শুনে থাকতেন তাহলে এরম অবস্থা হতো না, সেই জন্যে এই কথা বললাম। এই সৎসঙ্গের মাধ্যমে আপনাদের সর্বকিছু প্রাপ্ত হতে পারে, বিষয়টা একটা সামান্য বিষয়, ভাগবত কথার মাধ্যমে সমস্ত কিছু লভ্য হয়, কিন্তু বিষয়ে প্রার্থনা করেন না যারা সাধু হতে চান, ভগবানের কাছে যেতে চান। এই জন্য বিনা সৎসঙ্গ তরেই না কই, সৎসঙ্গ ছাড়া কেউ ভবসাগর পার হয়ে কেউ যেতে পারে না। বিনু সৎসঙ্গ তরেই না কই, আর রাম কৃপা বিনা সুলভ না সই, রাম কৃপা বিনা সুলভ না সই, বিনু সৎসঙ্গ সৎসঙ্গ ছাড়া কেউ ভবসাগর পার হতে পারবেন না, হয় না এটা। আর সাধুসঙ্গ যে লাভ হবে এটাও একটা ইট ইজ এ ম্যাটার অফ চান্স, মানে আপনি মনে করবেন হয়ে গেল টাকার বলে, যে তা নয়, সৌভাগ্য যখন চরমে ওঠে, যখন আপনার জীবনের সৌভাগ্যগুলো অর্থাৎ সুকৃতি যখন অ্যাকুমুলেটেড অর্থাৎ জমা হতে হতে যখন চরম অবস্থায় পৌঁছায়, আপনার সুকৃতি যখন জমা হতে হতে অপূর্ব একটা রূপ ধারণ করেন, বিরাট জন্ম জন্ম ধরে আপনার সুকৃতি যখন জমা হয়ে আপনার এমন একটা অবস্থা সৃষ্টি করে, সেই সময়ই আপনাকে সাধুসঙ্গ পাইয়ে দেয় ভগবান, তার আগে হয় না। যদি তাই হতো তাহলে ভাগবতে এই কথা লেখা থাকতো না, সৎসঙ্গ প্রাপ্যতে পুংভীর বহুবীর সুকৃতি পূর্ব সঞ্চিতই, বহু বহু জন্মের সুকৃতি সঞ্চিত, সুকৃতির ফলেতে কাউর কপালেতে সাধুসঙ্গ হয়, নচেৎ সাধুসঙ্গ সবাই পেতে পারে না, আবার পেয়েও হারিয়ে ফেলে। এখানে বলা হচ্ছে উদ্ধবজী মহারাজ কথা দিলেন, তিনি এক মাস কালব্যাপী ভাগবত কথা আলোচনা করবেন এবং সবাইকে সাবধান হয়ে শ্রবণ করবার জন্য আদেশ করলেন, আর পরীক্ষিত মহারাজকে আদেশ করলেন তুমি এর জন্য যে উপযুক্ত ব্যবস্থা সেগুলো সব করো। উদ্ধবজী মহারাজ আদেশ করলেন পরীক্ষিতকে যে তুমি তো মহাভাগবত, তুমি এখন এক কাজ করো, তোমার দায়িত্ব পড়েছে এই কলিকে দমন করো, কলি যতক্ষণ পর্যন্ত প্রভাব বিস্তার করে থাকবে ততদিন লোকে বিভিন্ন কাজেতে ব্যস্ত থাকবে, কিন্তু হরিকথা তারা শুনবে না। প্রথমেই তোমার কর্তব্য হলো তুমি এখনই যাও গিয়ে কলিকে দমন করো, কলিকে দমন প্রথমেই তোমার করতে হবে, কলিকে শাসন না করলে হবে না। কৃষ্ণ চলে যাওয়ার পরেই কলি প্রবেশ করেছেন, জগতের সমস্ত সার বস্তুকে হরণ করে নিচ্ছেন, এমনকি সাধুদের মধ্যেও কলি ঢুকে যাচ্ছে, সেখানে লড়াই হচ্ছে। আপনারা মনে মনে ভাবেন সাধুদের মধ্যে হওয়া লড়াই কেন, তারা তো সব ছেড়ে এসছেন। সমস্ত ছেড়ে আসার পরেও কলির প্রভাবে তাদের মধ্যে আবার সেই সমস্ত লড়াই ঢুকে যাচ্ছে। অবশ্য এই কলি সবার মধ্যে প্রবেশ করবেন না, এটার উত্তর আমি ভাগবতের প্রথম স্কন্ধে আলোচনাতেই আমি দিয়ে দেব। সেখানে দেখবেন যে সবার হৃদয়তে কলি প্রবিষ্ট হবে এরকম কোনো কথা নেই, কিন্তু তথাকথিত সাধুর হৃদয়তে কলি প্রবেশ করে যাবে এবং বিভিন্ন লড়াই ঝগড়া অশান্তি চারিদিকে ব্যাপ্ত হয়ে যাবে। পরীক্ষিত মহারাজকে যখন এই আদেশ করলেন উদ্ধবজি মহারাজ, তখন পরীক্ষিত মহারাজ দুঃখ পেয়ে তার চরণে নিবেদন করলেন, আপনি এক মাস কালব্যাপী ভাগবত কথার আয়োজন করবেন আর আমাকে আপনি পাঠিয়ে দিচ্ছেন সেখানে কলিকে দমন করার জন্য, যাও হস্তিনাপুরে রাজ্য সিংহাসনে যাও, ওখান থেকে শিগগিরই তুমি যাও বিভিন্ন জায়গায় কলিকে দমন করো, এটা কেমন কথা হলো, আমি কি আপনার এই অপ্রাকৃত হরিকথা শ্রবণের সুযোগ পাবো না? আপনার মতো ব্যক্তি যে উদ্ধবজি প্রকটকালীন অবস্থায় বেঁচে, এই উদ্ধবজি নিজের শরীর কৃষ্ণের মতো ধারণ করেছিলেন, উদ্ধবের শরীরের আকৃতি রূপ যা কিছু আছে সমস্ত কৃষ্ণের মতো, কৃষ্ণের মতো দেখতে উদ্ধবকে, বা দূর থেকে দেখলে কৃষ্ণ ছাড়া কেউ মনে হবে না, সারূপ্য প্রাপ্ত হয়েছিলেন। কৃষ্ণের এতই চিন্তা করেন এই করতে করতে সারা সারূপ্য প্রাপ্ত হয়েছিলেন। কৃষ্ণ খালি কস্তুভমণি আছে এটার দ্বারা চেনা যাবে, আরও কিছু কিছু লক্ষণ আছে বৈজয়ন্তী মালা, এছাড়া উদ্ধবকে চেনার আর কোনো, কৃষ্ণকে এই উদ্ধব থেকে আলাদা করে চেনা যাবে না, একবারে কৃষ্ণের মতোই দেখতে, কেন কৃষ্ণের পীতাম্বর আদি ধারণ করেন, কৃষ্ণের প্রসাদী বস্ত্র কৃষ্ণের প্রসাদী অলঙ্কার সব উদ্ধব ধারণ করেন, কাজে চাও চেনা সম্ভব হবে না। এই উদ্ধবজি মহারাজ যখন কৃষ্ণের কথা কীর্তন করবেন ভাগবতী কথা, তখন পরীক্ষিত মহারাজ সেই স্থান থেকে চলে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন না, কিন্তু আদেশ হয়েছে যেতেই হবে। উদ্ধবজি মহারাজ তাকে আশ্বাসন করলেন যে তোমার চিন্তা নেই, তোমাকে হরিকথা শোনাবার জন্য ভাগবত কথা শোনাবার জন্য স্বয়ং উদ্ধবজি মহারাজ বললেন তাকে যে তোমাকে হরিকথা শোনাবার জন্য নন্দনন্দন সুকস্তু সাক্ষাৎ নন্দনন্দন, নন্দনন্দন কৃষ্ণ সাক্ষাৎ হচ্ছে সুখ রূপ ধারণ করেছেন, কাজে এই সুখদেব গোস্বামী তোমাকে হরিকথা শ্রবণ করবেন, শীঘ্রই তোমার সেই সুযোগ হবে, তুমি এর জন্য কোনো দুঃখ প্রকাশ করো না, তুমি যাও প্রথমেই তুমি গিয়ে এই কলিকে দমন করো, তোমার অত্যন্ত কাজ আছে সেই সমস্তগুলো করতে থাকো। সেই সময়তে পরীক্ষিত মহারাজ চলে গেলেন, পরীক্ষিত মহারাজ চলে গেলেন কলিকে দমন করা এবং হরিকথা যেন বাস্তবিক হয়। এখনও আমরা বিভিন্ন সময়তে দুঃখের সঙ্গে প্রার্থনা করি হরিকথা শোনবার জন্য পরিবেশ যেন সৃষ্টি হয়, যে কোনো নোংরা পরিবেশে হরিকথা হয় না, ওই জন্য পরিবেশ সৃষ্টি করাটা অত্যন্ত বড় ব্যাপার। সেখানে ভাগবত কথার আয়োজন করা হলো, উদ্ধবজি মহারাজ ভাগবত আলোচনা করতে আরম্ভ করলেন। উদ্ধবজি মহারাজ বললেন যে আমি গুরুদেব বৃহস্পতির শিষ্য, উদ্ধবজি মহারাজ সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, তিনি উদ্ধবজি মহারাজ সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য দেবগুরু, তার কাছ থেকে সমস্ত বিদ্যা লাভ করেছিলেন এবং ভাগবত বিদ্যা সেটাও তার কাছ থেকেই লাভ করেছিল, এই ভাগবত বিদ্যা তিনি তার কাছে লাভ করেছিলেন বৃহস্পতিজির মহারাজের কাছ থেকে। বৃহস্পতি বলছেন, বৃহস্পতিজি মহারাজ উদ্ধবকে বলছেন তুমি এই কথা শ্রবণ করো, এর দ্বারা তোমার সর্বার্থ সিদ্ধি হবে, ব্রহ্মা বিষ্ণু শিব তারা যে যে ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন তারা সকলেই এই ভাগবত কথা শ্রবণ করেই, শ্রবণ কীর্তন করেই তারা এই অবস্থা লাভ করেছেন। বিষ্ণু যে বিষ্ণুত্ব লাভ করেছেন, ব্রহ্মাজি ব্রহ্মাত্ম লাভ করেছেন, সৃষ্টির ক্ষমতা লাভ করেছেন, শঙ্কর সদাশিব ভগবান যে সামগ্রিক প্রলয়ের ক্ষমতা লাভ করেছেন, এই সমস্তগুলোর ক্ষমতা সব কার থেকে এসছেন? সমস্ত ভগবান থেকেই এসছেন সমস্ত ক্ষমতা। এই ভাগবত শ্রবণ কীর্তন করেই তারা এই ক্ষমতাগুলো লাভ করেছেন। কাজেই কোনো চিন্তা নেই, এটা শোনো। এই বলে তিনি ভাগবত কথা শ্রবণ করাতে থাকেন। আর এই ভাগবত কথা শ্রবণের দ্বারা তোমার সমস্ত কিছু লাভ হবে। ভাগবত কথা শ্রবণের বিভিন্ন রকম বিধান আছে। যারা মাত্র সাত দিনের মধ্যে কোনো সময় নাই, অল্প সময়ের মধ্যে শ্রবণ করবেন, তারা শ্রবণ করতে গিয়ে তাদের হৃদয়ে যদি বিভিন্ন ব্যস্ততা থাকে, আর যিনি অপ্রাকৃত হরিকথা কীর্তন করবেন তার হৃদয়েতে যদি চঞ্চলতা থাকে, তাহলে তার দ্বারা ভাগবত কথা শ্রবণ ভালো হয় না। এটাকে রাজসিক ভাগবত কথা হয়ে যায়। সেই ভাগবত কথা শ্রবণের দ্বারা তারা যে অত্যন্ত গোপন সম্পত্তি যে লাভ করবেন, এটা তারা লাভ করতে পারেন না, কষ্ট হয়। এর দ্বারা তাদের সর্বাঙ্গীন লাভ হয় না, এই জন্য এটাকে রাজসিক পাঠ বলা হয়। আর পনেরো দিন পক্ষকালব্যাপী বা এক মাস কালব্যাপী কোনো তাড়াহুড়ো না করে কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কথা ধীরে ধীরে রসময় আলোচনা হয়ে থাকে, যে কথার মধ্যে কোনো তন্দ্রা আলস্য উদ্বেগ কোনো কিছু নাই, যে কথার মধ্যে কেবল ভগবত কথার আনন্দেতে সবাই ডুবে যান, সেই কথাটাকে বলা হয় সাত্ত্বিক কথা। সেই কথা শ্রবণ করলে পরে জীবের অত্যন্ত লাভ হয়ে থাকে। লক্ষ্মী এবং নারায়ণ দুজনে বৈকুণ্ঠ থেকে ভগবানের কাছে এই আদেশ চেয়েছিলেন যে আমরা কি করব। তখন ভগবান বলেছিলেন তুমি ভাগবত আলোচনা করো, ভাগবতের দ্বারাই, ভাগবতের পঠন পাঠনের দ্বারাই, আলোচনার দ্বারাই কৃতকৃতত্ব লাভ হবে। সেখানে নারায়ণ হরিকথা আলোচনা করেন, ভাগবত কথা বলেন। যখন নারায়ণ হরিকথা বলেন তখন লক্ষ্মীদেবী শোনেন, যখন নারায়ণ হরিকথা বলেন তখন লক্ষ্মীদেবী শোনেন, আবার যখন লক্ষ্মীদেবী আলোচনা করেন তখন নারায়ণ শোনেন। লক্ষ্মীদেবী যখন আলোচনা করেন তখন দুমাস ধরে আলোচনা করেন। লক্ষ্মীদেবী যখন নারায়ণকে শোনান ভাগবত কথা তখন দুমাস কালব্যাপী শ্রবণ করান, আর নারায়ণ যখন শ্রবণ করান লক্ষ্মীদেবীকে তখন এক মাস কাল। সেখানে বলা আছে লক্ষ্মীদেবীর আলোচনাটা অনেক রসময় হয়, যেহেতু দুমাস কালব্যাপী বলেন সুন্দরভাবে। দুমাস কাল হলো অত্যন্ত সুন্দর আলোচনা, ভাগবতের অত্যন্ত গোপনীয় তথ্যগুলো আলোচনা করা যায়। এইভাবে ধীরে ধীরে ভাগবত কথা আলোচনার পদ্ধতি বলা হলো। আর এক বৎসর কালব্যাপী নিদ্রা আলস্য কোনো সময়ের ঠিক নেই, কোনো সময়ের ঠিক নাই, কোনো আলস্য নিদ্রা তমগুণের প্রভাব। সেই হরিকথা যে আলোচনা করা হয় যেখানে কোনো হৃদয়ের কোনো ভাব নাই, সেই আলোচনাকে বলা হয় তামসিক আলোচনা। এ করতে হয়, এটা করলো বসে, আয়োজন করতে হয় বসে, বসলো একটু। কিন্তু ভগবানের প্রতি ভালোবাসার প্রমাণ হয় একমাত্র ভাগবত কথা আকর্ষণের মাধ্যমে। যার হৃদয় থেকে ভাগবত কথা শ্রবণের আকাঙ্ক্ষা জন্মায় নাই, তিনি ভগবত ভক্ত প্রমাণিত হতে পারে না, হয় না। সেই জন্য বলছেন যে এই যে শঙ্কর ভগবান যে প্রলয়ের ক্ষমতা লাভ করলেন সদাশিব, এর দ্বারা ভাগবত কথার দ্বারা নারায়ণ যে পালন করার ক্ষমতা লাভ করলেন, এই ভাগবতজির দ্বারা ব্রহ্মা যে এই লাভ করলেন ব্রহ্মাজি, এই সমস্ত ভাগবতের দ্বারাই লাভ হয়েছে। এইভাবে নন্দনন্দন রূপস্থু শিশুক ভগবান ঋষি ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন পরীক্ষিত মহারাজকে, যেটা আজকের সায়ংকালীন অধিবেশনে আমরা আলোচনা করব। কিন্তু বর্তমানে পরীক্ষিত মহারাজ চলে গেলেন, পরীক্ষিত মহারাজ যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বাধ্য হয়ে যেতে হলো। যেহেতু উদ্ধবজি মহারাজ আদেশ করেছেন, তিনি কলিকে দমন করবার জন্য বিভিন্ন রাজকার্যের জন্য চলে গেলেন। কেন উদ্ধবজি মহারাজ দিব্য দৃষ্টিতে দেখতে পারলেন তার অনেক ক্রিয়াকর্ম রয়েছে, তার আয়ু অবশেষ অল্প, এই জন্য চলে গেলেন। এখানে ধীরে ধীরে বৃহস্পতির কাছ থেকে উদ্ধবজি মহারাজ যা ভাগবত কথা যেভাবে শ্রবণ করেছিলেন, উদ্ধবজি মহারাজ বলছেন, গুরুদেব বৃহস্পতির কাছ থেকে আমি যেভাবে শ্রবণ করেছি তোমাদেরকেও আমি সেইভাবে শ্রবণ করাব। তোমরা যদি এই ভাগবত কথা বাস্তবিকভাবে শ্রবণ করো তাহলে কৃষ্ণের যে বিরহ যন্ত্রণা তোমাদের আর স্পর্শ করবে না, আর এই হরিকথা ভাগবত কথা শ্রবণের দ্বারাই যে সমস্ত কৃষ্ণের পত্নীগণ রয়েছেন তারা সমস্ত কৃষ্ণের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন এই ভাগবত কথা শ্রবণের দ্বারা। সেই ভাগবত কথা সাধারণ কেউ বলেন নাই, সাক্ষাৎ উদ্ধবজি মহারাজ। এইরকমভাবে যখন উদ্ধবজি মহারাজ ভাগবত কথা আস্বাদন করতে আরম্ভ করলেন এক মাস কালব্যাপী, সেই ভাগবত কথা শ্রবণ করতে করতে যখন সংকীর্তন এবং হরিকথা চলছে, সেই সময় দেখলেন সেখানে কৃষ্ণের সমস্ত লীলা যারা সেখানে ছিলেন শ্রবণ করছেন তাদের হৃদয়তে প্রকট হয়ে গেল। প্রত্যেকে দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা প্রকট বিহার, যেটা জৈব ধর্ম আলোচনার জন্য, জৈব ধর্ম আলোচনার জন্য আমি অনেককে অনুরোধ করে থাকি। জৈব ধর্ম আলোচনা প্রসঙ্গে দেখবেন শ্রীনাথপুরের যে ছেলেটি রঘুনাথ দাস বাবাজি মহারাজের কাছে এসেছিলেন, চরণে আশ্রয় করেছিলেন, তাদের যেদিন দীক্ষা ক্রিয়া হয়েছিল, যেদিন তারা বৈষ্ণব সেবা দান করেছিলেন, সেই দিন বৈষ্ণবরা প্রসাদ পেতে পেতে হঠাৎ সবার সামনে অদ্যাপিও সেই লীলা করেন গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পা সেই সময় সেইখানে দেখেছিলেন। তারা যখন প্রসাদ দিচ্ছেন, প্রসাদ দিতে দিতে দেখছেন হঠাৎ শচীমা মালিনীমা সবাই দেখছেন, শিবাস আঙ্গিনায় যখন প্রসাদ বিতরণ করা হচ্ছে হঠাৎ দেখছেন গৌরাঙ্গের প্রকট লীলা, শচীমা এখান থেকে এখানে দৌড়াচ্ছেন, মালিনীমা যাচ্ছেন, প্রসাদ দিচ্ছেন, এইসব দেখতে পেলেন। এই বদ্ধ অবস্থায় এগুলো বিশ্বাস হবে না, অপ্রাকৃতিক জগতের কথা মনে হবে একটা গল্প কথা, এগুলো গল্প শুনতে বসেছি। সেই জন্য সেখানে উদ্ধবজি মহারাজের ভাগবত কথা আলোচনা প্রসঙ্গে সেখান থেকে সবার মানসে ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে গেলেন, তার লীলা সমস্ত ব্যক্তিগণ দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত কৃষ্ণের লীলা প্রকট হয়ে গেল। এইভাবে সবাই কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে একটা সুযোগ পেলেন। এখানে অনেক কথা আলোচনা আমি করলাম না, অত্যন্ত সংক্ষেপে সময় অল্পতার জন্য। মায়াকে পরাস্ত করার জন্য, মায়াকে জয় করার জন্য ভাগবত কথার উপরে আর কিছু নাই, ভাগবত কথাই হলো শেষ কথা। ভগবানের এই অপ্রাকৃত ভাগবত কথা এটা শ্রবণের মাধ্যমেই একমাত্র মায়াকে জয় করা যায়, এটার দ্বারা সমস্ত কিছু লাভ হয়। হেন কিছু বস্তু নাই যে ভাগবত কথার দ্বারা লাভ হয় না, কিন্তু বাস্তবিকভাবে শ্রবণ এবং কীর্তন করার ব্যবস্থা হওয়া দরকার। এই শ্রোতাদের কথা বলতে গিয়ে এবং বক্তাদের যোগ্যতা আলোচনা এবং শ্রোতার যোগ্যতা আলোচনা প্রসঙ্গে এখানে কিছু কথা বলা আছে। শ্রোতাদের যোগ্যতা এবং বক্তাদের যোগ্যতা আলোচনা প্রসঙ্গে কিছু কথা বলা আছে। সেখানে বলা হয়েছে চাতক শ্রেণীর শ্রোতা আছে, যারা চাতক শ্রেণীর, যারা চাতক, যেমন এত জল পৃথিবীতে থাকলেও পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল, পৃথিবীতে জলের অভাব নাই, তথাপি কোনো জলই চাতক পক্ষী গ্রহণ করেন না। চাতক পক্ষী একমাত্র স্ফটিক জল ছাড়া, চাতক পক্ষী একমাত্র স্ফটিক জল ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না, সেই জন্য সেই স্ফটিক জল পেলে পরে তিনি গ্রহণ করেন। সেরকম যারা চাতক প্রকৃতির শ্রোতা তারা জগতের কোনো কিছুই গ্রহণ করেন না, একমাত্র মহাভাগবত গুরু বৈষ্ণবের শ্রীমুখেই যদিও এই ভগবানের বিশুদ্ধ হরিকথা শ্রবণের সুযোগ হয় তখনই তারা গ্রহণ করেন। চাতক প্রকৃতির হংস প্রকৃতির শ্রোতা কারা? হংস প্রকৃতির শ্রোতা হলো তারা যেমন হংস জল এবং দুধের সঙ্গে মিলিয়ে দিলে দুধটাকে আলাদাভাবে গ্রহণ করতে পারেন, জলটাকে আলাদা ছেড়ে দিতে পারেন, সেরকম যে বিষয়ের আলোচনা আমার দৈনন্দিন জীবনে হয় এবং কখনো কখনো হরিকথা আলোচনা বা হরিকথা বলতে শোনার সময় যে বিভিন্ন রকম জড়জগতের কোনো প্রসঙ্গ উঁকি মারতে পারে, সেগুলোকে সমস্ত বাদ দিয়ে সেখানে যা যা ঘটনা ঘটল, পরিস্থিতি ঘটল, সেখানে জড় বিষয়কে ফেলে দিয়ে তার মধ্যে থেকে আসল বস্তুটাকে গ্রহণ করার ক্ষমতা তার হয়। যেমন দুধ আর জল মিশিয়ে দিলে যেমন দুধটাকে আলাদা করে নেওয়ার ক্ষমতা হংস প্রকৃতির শ্রোতার থাকে, সেখানে বাস্তবিক সিদ্ধান্তগুলোকে সে গ্রহণ করবেন এবং যেখানে কিছু দোষ আছে সেগুলোকে ত্যাগ করে দিয়ে এই ধরনের শ্রোতাকে বলা হয় হংস শ্রোতা। সুখ সুখ সুখ প্রকৃতির যারা আছেন তারা কি সুখ প্রকৃতির? এই সুখ যেমন এখানে বলছেন হংস প্রকৃতির শ্রোতা বলা হলো শ্রোত এবং বলছেন এখানে যে সুখ প্রকৃতির সুখদেব গোস্বামী যখন সুখ পক্ষী রূপে ছিলেন তখন মনে আছে সেই বদ্রিকাশ সেখানে কেদারনাথে যখন গৌরীকে হরিকথা শ্রবণ করাচ্ছিলেন সে সুখ পক্ষী গোপনেতে সেখানে গিয়ে পাখি রূপে সমস্ত শুনে ফেলেছিলেন সেই কথা, দেবীর কানেতে যায় নাই সেসব কথা। কাজেই এখানে অনেক রকম বিচার আছে, সুখ পক্ষীকে যেমন যেমন ধরনের পাঠ করানো হবে ঠিক সেমন ধরনের বলতে পারেন, সেরকম সুখ প্রকৃতির যারা আছেন বক্তা তারা কি করবেন, সেই রকম সুখকে যেমন যা যা বলে দেওয়া হয় ঠিক সেরকম আলোচনা করতে পারেন। মীন প্রকৃতির আছে মীন মাছ, মাছ যেমন জল থেকে বাইরে তুললে পরে মরে যায় বাঁচতে পারবে না, সেরকম হরিকথা থেকে যাদেরকে বাইরে নিলে পরে যাদের প্রাণ চলে যায় এরকম অবস্থা মীন প্রকৃতির এটা শ্রোতা ইত্যাদি সমস্ত আলোচনা করা আছে। এইভাবে দেখা যায় শ্রোতা এবং বক্তার বিভিন্ন আলোচনা করা আছে। আবার কিছু প্রকৃতির শ্রোতা আছে তারা উটের মতো, উট যেমন এত ভালো ভালো সমস্ত বৃক্ষলতা ছেড়ে দিয়ে উট যেমন সমস্ত বৃক্ষলতা ছেড়ে দিয়ে কেবল কাঁটা গাছকে খায়, ভালো ভালো আম্রপল্লব আদি ছেড়ে দিয়ে সেরকম উষ্ট প্রকৃতির শ্রোতা আছেন যারা এরকম শ্রেণীর শ্রোতা, ভুরুণ্ড প্রকৃতির শ্রোতা, বৃক্ষ প্রকৃতির শ্রোতা, এ ধরনের শ্রোতা এবং বক্তার বিভিন্ন কথা বিভিন্ন আলোচনা করা আছে। এইভাবে দেখা যায় বক্তা এবং শ্রোতার বিভিন্ন আলোচনা এখানে করা হয়েছে। আমাদের আলোচনা প্রসঙ্গে শ্রীল জীব গোস্বাই পাদ সন্দর্ভেতে বলে দিয়েছেন সন্দর্ভের আলোচনায় সেখানে বক্তা স্বরাগ ও নিরাগ ও দ্বিবিদ ও ভবেত, বক্তা দু রকমের হন, একটা হচ্ছে স্বরাগ এবং একটা হচ্ছে নিরাগ। স্বরাগ প্রকৃতির বক্তার হৃদয়তে বিভিন্ন ধরনের কামনা বাসনা থাকতে পারে, সেই কামনা বাসনার ফলেতে তাদের হরিকথার ফলে বিশেষ কাউর লাভ হবে না এবং তাদেরকে ব্যাসাসনে বসানোটাও নিষেধ। বক্তা স্বরাগ নিরাগ দ্বিবিধ ভাবে, বক্তা যদি স্বরাগ হয় অর্থাৎ তার কামনা বাসনা তার হৃদয়তে বিরাজমান থাকে তাহলে তার সেই হরিকথা কীর্তনের মাধ্যমে লোকের অপকার হবে, উপকার হবে না। আর নিরাগ বক্তা যিনি কেবল ভগবানকে সন্তুষ্টির জন্য কেবল আলোচনা করবেন, সেই ধরনের যে বক্তা আছেন তিনি কোনো আশা আকাঙ্ক্ষা ছাড়া যে আলোচনা করবেন ভগবৎ কথা, সেই আলোচনা যিনি করবেন তিনি হচ্ছেন নিরাগ বক্তা। তাহলে স্বরাগ এবং নিরাগ ভেদে বিভিন্ন রকমের পার্থক্য আমরা বুঝতে পারলাম। আজকে সায়ংকালীন অধিবেশনে ভাগবত কথা প্রারম্ভিক আরও কিছু আলোচনা করব, যদি পরিবেশ ভালো থাকে। তারপরে ভাগবতের জন্মাদর্শ শ্লোক থেকে ভাগবতের আরম্ভ হয়ে যাবে। আমি সন্তুষ্ট হতে পারলাম না যে কথা আলোচনা করলাম, এ ধরনের আলোচনা আমি করি না। অনেক উচ্চ আলোচনা হয় কিন্তু পরিবেশ সেরকম না থাকার জন্য হয়নি। যাই হোক, ক্ষমা করবেন আপনারা, আজকে এই পর্যন্ত বিশ্রাম থাক, অন্য অন্য সেবা ভজনের ব্যাপার আছে। বাঞ্ছা কল্পতরুবশ কৃপা সিন্ধু ব্যবজপতি তানং পাবন বৈষ্ণব। সন্ধেবেলায় যেন ভালো পরিবেশ হয়, যাতে অনেক গভীর কথা আলোচনা করতে পারি, তা নাহলে